আর কত রহিব শুধু পথে, আর কত রহিব শুধু পথে, আমার আকাশ হয় না তো নীল, আমার আকাশ হয় না তো নীল, মেঘে মেঘে রয়েছে। আর কত রহিব শুধু পথে, বকুলের মুকুলে নেই কেন গুনগুন, মাধবীর স্বপ্নে আসে না তো ফাল্গুন, বকুলের মুকুলে নেই কেন গুনগুন, মাধবীর স্বপ্নে আসে না তো ফাল্গুন, কিসের আশায় তবু জেগে রই, কিসের আশায় তবু জেগে রই, বেদনারি গান গে। আর কত রহিব শুধু পথে, হাসি ভুলে আর কত কাঁদি, বালু চরে মিছে ঘর বাঁধি, হাসি ভুলে আর কত কাঁদি, বালু চরে মিছে ঘর বাঁধি, অবহেলা পে আমি আঁকি জলে সিক্ত, অসহায় আমি কত যেন রিক্ত, অবহেলা পে আমি আঁকি জলে সিক্ত, অসহায় আমি কত যেন রিক্ত, ঝড়ের আঘাতে হাল ভেঙে যায়, ঝড়ের আঘাতে হাল ভেঙে যায়, খেয়া তবু যাইবে। আর কত রহিব শুধু পথে, আর কত রহিব শুধু পথে।